السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون قرآن الكريم سورة يوسف تفسير لتنا قرآن الكريم আলোচনা হয়েছিল ইউসুফের ভাইয়েরা পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হল যে তাকে আমরা হত্যা করব না, বরং তাকে একটা কূপের ভিতরে নিক্ষেপ করব। হতে পারে কোনো পথিক, কোনো ব্যবসায়ী দল, কোনো মুসাফির পানি উঠানোর জন্য সেখানে যখন বালতি নিক্ষেপ করবে তার সাথে সে ঝুলে উঠবে এবং তারা অনেক দূরে নিয়ে যাবে। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পরে কিভাবে তার পিতার থেকে নেওয়া যায় সেই পরিকল্পনা করল। সব ভাইয়েরা গিয়ে এবারে তার পিতার কাছে হাজির হয়ে বলল, কালু ইয়া আবানা, তারা সকলেই বলল যে আমাদের আব্বাজান, মা লাকা লা তামান্না আলা ইউসুফ, আপনার কি হলো, আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? লা তামান্না, আপনি আমাদের প্রতি আস্থা রাখেন না, বিশ্বাস করেন না। আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে, ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা সকলেই তার হিতাকাঙ্ক্ষী, আমরা তার মঙ্গল চাই, তার কল্যাণ কামনা করি। এটা একটা মিথ্যা কথা বলল। আগামী দিন আপনি আমাদের সঙ্গে ওকে পাঠান, আর সিলহু, পাঠিয়ে দিন তাকে মানা আমাদের সঙ্গে, বাদান আগামীকাল, ইয়ারতা ওয়ালাব, ইয়ারতা সে বাগানে গিয়ে, বাগানে বিভিন্ন রকমের ফল থাকে, ফল খাবে, ওয়ালাব খেলাধুলা করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা অবশ্যই তাকে হেফাজত করব, তার দিকে খেয়াল রাখব। কালা ইন্নি লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইন্নি লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, আমার বড় চিন্তা হয়, দুশ্চিন্তা হয়, লাইয়াহজুনুনি, আমার দুশ্চিন্তা হয়, আনতাযহাবু বিহি, তোমরা তাকে আমার থেকে নিয়ে যাবে, ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু, আর আমার ভয় হয় যে তাকে নেকড়ে বাঘ ধরে নিয়ে যাবে, খেয়ে ফেলবে, ওয়া আনতুম আনহু গাফিলুন, অথচ তোমরা তার থেকে গাফেল থাকবে। এখানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার ভয় হচ্ছে তোমরা তাকে নিয়ে যাবে এবং তাকে তোমরা খেলাধুলায় মত্ত থাকবে আর ওকে বাঘে নিয়ে যাবে। এই কথাটা ওরা খুবই গুরুত্ব দিল। قالوا لئن اكله الذئب ونحن عصبة তারা বলল যদি আমাদের সামনে থেকে ইউসুফকে বাঘে নিয়ে যায়, অথচ আমরা একটা সংঘবদ্ধ দল, শক্তিশালী একদল যুবক, 10 জন যুবক আমরা, আমাদের সামনের থেকে বাঘে নিয়ে যাবে, এটা যদি হয় তাহলে তো আমরা একেবারেই অক্ষম দুর্বল বলে প্রমাণিত হব, আমরা তো দুর্বল না, ইন্না ইলাল্লাহ খাসিরুন, আমরা তো তাহলে একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ফালাম্মা দাহাবু বিহি, ইয়াকুব আলাইহিসসালাম যখন দেখলেন তাদের এই কথার সামনে বেশি বাড়াবাড়ি করলে সমস্যাও আছে, শেষ পর্যন্ত নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও তাদের সঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত হলেন। ফালাম্মা দাহাবু বিহি, যখন ইউসুফের ভাইয়েরা ইউসুফকে নিয়ে গেল, ওয়াজমাউ আন ইয়াজালুহু ফি গায়াবাতিল জুবজি, এবং তারা এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিল তাকে কুয়ায় নিক্ষেপ করার জন্য, অন্ধকার কূপে, পুরাতন কূপে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল, এবং তারা সে অনুযায়ী ইয়াকুব আলাইহিসসালামের থেকে একে নিয়ে গেল। তাফসিরে লেখে যখন ইয়াকুব আলাইহিসসালামের থেকে এরা নিয়ে রওনা হল, যতক্ষণ পর্যন্ত দৃষ্টির সীমায় ছিল ইয়াকুব আলাইহিসসালাম তাকিয়েছিলেন, এবং এ পর্যন্ত তারাও ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কার হাত থেকে কে নিবে, কে কিরকম আদর করবে, এ নিয়ে যেন তারা প্রতিযোগিতায় লিপ্ত ছিল। কিন্তু যখন ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টির আড়ালে চলে গেল, তখন তারা ইউসুফ আলাইহিসসালামের সাথে দুর্ব্যবহার করল, তাকে মারধর করতে আরম্ভ করল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়াহুম লা ইয়াশউরুন, ওয়া ওহাইনা ইলাইহি, আল্লাহ তাআলা বলছেন যে আমি সেই মুহূর্তে ইউসুফ আলাইহিসসালামের প্রতি ওহী করেছি, তাকে জানিয়ে দিয়েছি, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, তোমার সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তোমাকে কূপে নিক্ষেপ করা হচ্ছে, এই সব বিষয়গুলো তুমি তাদেরকে অবহিত করবে, অহুমলা ইয়াশউরুন, অথচ বা টেরও পাবে না। সামনে ঘটনা আসবে যখন আল্লাহর এই বাণী অনুযায়ী ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের এই কার্যকলাপ সম্পর্কে তাদেরকে অবহিত করবেন, তখন মূলত ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে চিনবেন, ওরা চিনতে পারবে না। আল্লাহ তাআলা সে কথা বলছেন, ওয়া ওহাইনা ইলাইহি, আমি ইউসুফের প্রতি ওহী করলাম, তাকে জানিয়ে দিলাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, তুমি তাদেরকে তাদের এই আচরণ সম্পর্কে অবহিত করবে, অহুম লা ইয়াশউরুন, অথচ তারা টেরও পাবে না। ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেল, এবং নিয়ে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী একটা পুরাতন কূপের ভিতরে নিক্ষেপ করল। মূলত কুয়ার নিচে একটা পাথর ছিল, যেই পাথরে হযরত ইউসুফ আলাইহিসসালাম দাঁড়িয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই খবর দিলেন, জিব্রাইল আলাইহিসসালাম তাকে সান্ত্বনা দিলেন। এখানে বাইবেল বা বিভিন্ন অন্য অন্য যে গ্রন্থগুলো আছে সেখানে বলা আছে ইউসুফ কুয়ায় পড়ে চিৎকার করতে শুরু করলেন, কিন্তু কোরআনুল কারিমে এ সম্পর্কে কোন কথা বলা হয় নাই। কারণ একজন নবী বিপদে পড়ে চিৎকার করবেন, হাইহুতোষ করবেন, এটা হয় না। সেজন্য কোরআনের বর্ণনা অন্যান্য ধর্মগ্রন্থের চেয়ে অনেক উত্তম এক্ষেত্রেও, এবং পরবর্তীতে ঘটনা সেক্ষেত্রেও। সারাদিন তারা বিভিন্ন জায়গায় কাটিয়ে রাতের বেলায় তারা আসলো ইয়াকুব আলাইহিসসালামের কাছে, রাতের বেলায় তারা আসলো ইয়াকুব আলাইহিসসালামের কাছে, ইয়াবকুন, ক্রন্দনরত অবস্থায় কাঁদতে কাঁদতে। কালু, তারা বলল, ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু, হে আমাদের পিতা, আমরা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেলাম, এবং আমরা তাকে এক জায়গায় রেখে খেলাধুলা করতেছিলাম, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড়ের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম, ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, এবং ইউসুফকে আমাদের মাও সামানের কাছে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলাম। অতপর একটা নেকড়ে বাঘ এসে তাকে ধরে নিয়ে গেছে, বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। আমরা তো সত্য কথা বলছি কিন্তু আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করবে না তা তারা বুঝলো কি করে? যে অপরাধ করে তার মনে এই দুর্বলতাই থাকে, এই জন্য তারা বলল আমা আন্তা বিমুমিনিল্লানা, আপনি তো আমাদের প্রতি বিশ্বাস করবেন না, আমাদের কথা বিশ্বাস করবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা একেবারে সত্যবাদী। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, ইয়াকুব আলাইহিসসালাম যদি বিশ্বাস করেন সেজন্য ইউসুফ আলাইহিসসালামের জামাটাকে ওরা রক্ত মেখে তারপরে নিয়ে আসলো। আল্লাহ তারা বলছেন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত মিলিয়ে তারপরে তার বাবার কাছে নিয়ে আসলো। মিথ্যা রক্ত একটা দুম্বা জবাই করে বা অন্য কোন পশু জবাই করে তার রক্তগুলো মেখে তারপরে নিয়ে আসলো। ইয়াকুব আলাইহিসসালাম দেখলেন এই জামাটা ঠিকই ইউসুফ আলাইহিসসালামের জামা। কোরআন কি বলছে? বাইবেলের বর্ণনায় আছে এরকম, ইয়াকুব আলাইহিসসালাম যখন দেখলেন ইউসুফের জামা, বেহুশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ পরে হুশে এসে তারপর চিৎকার মারলেন, বুক চাপড়াতে লাগলেন। আর কোরআন বলছে কত সুন্দর করে, কালাবাল সাফালাত লাকুম আনফুসুকুম আমরান, না বরং তোমরা মনের থেকে একটা সুন্দর কৌশল তোমরা অবলম্বন করেছ, তোমরা সাজিয়ে গুছিয়ে কথার উপস্থাপন করেছ। ফাসাবরুন জামিল, ইয়াকুব আলাইহিসসালাম কি করে বুঝলেন যে এটা মিথ্যা? মূলত উনি লক্ষ্য করলেন বাঘই যদি খেয়ে ফেলবে জামাটা ছিঁড়া থাকবে, ফাড়া থাকবে, কিন্তু জামার মধ্যে কোন রকম ছিঁড়া ফাড়া ছিল না। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে কেউ যদি অন্যায় কাজ করে তাহলে কোনো ফাঁক ফোকর থেকেই যায়, এরা যদি ইচ্ছে করেই জামাটা ছিঁড়ে ফেলত তাহলে এটা ধরা পড়ত না, কিন্তু জামাটাকে ছিঁড়ে নাই, জামা যেরকম ছিল সেরকমই, শুধু রক্ত মাখানো। এর থেকেই ইয়াকুব আলাইহিসসালাম অনুমান করলেন আর বললেন কালা বাল সাফালাত লাকুম আনফুসুকুম আমরান, বরং তোমাদের নফসের থেকে তোমাদের মনের থেকে তোমরা একটা কথা তৈরি করেছ। ফাসাবরুন জামিল, আমার কাজ হচ্ছে উত্তম সবর, ভালো সবর করা। সবরুন জামিল, সবর করা। সবরুন জামিল বলা হয় মালা জাযা ফিহি ওয়ালা সিয়াহা, যেই সবরের মধ্যে কোন রকম চিৎকার থাকে না, জাযা ফাযা হাই হুতোষ থাকে না, এমনি ভাবে যেই সবরের মধ্যে ওয়ালা শাকওয়া কোন রকম শিকায়ত থাকে না। আল্লাহ তারা কেন এই কাজটা করলেন, এরকম কেন আল্লাহ তারা এই ঘটনা ঘটালেন, আমার ছেলে কি দেখলেন, এরকম ভাবে বিপদে পড়লে মানুষ অনেক রকম অভিযোগ করে। ইয়াকুব আলাইহিসসালাম বললেন না এসব না, ফাসবরুন জামিলুন, উত্তম সবর, যেই সবরের মধ্যে কোন রকমের হাই হুতোষ নাই, যার মধ্যে কোন অভিযোগ নাই, যার মধ্যে কোন রকম চিৎকার নেই। তিনি বললেন ফাসবরুন জামিলুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা বলছো এই ব্যাপারে আল্লাহর কাছে আমি সাহায্য কামনা করছি। আল্লাহুল মুস্তাআনু, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, ফি আলা মা তাসিফুন, তোমরা যা বয়ান করছো। ইউসুফ আলাইহিসসালামকে কুপি নিক্ষেপ করে তারা গিয়ে যখন বলল, তারপরে ইয়াকুব আলাইহিসসালাম কি বললেন এ পর্যন্ত আলোচনা করলাম। এখানে দেখা গেল কয়েকটা কাজ করেছে এরা। এক নম্বর কাজ ছিল ইয়াকুব আলাইহিসসালামের থেকে ইউসুফকে নেওয়ার জন্য তারা মিথ্যা কথা বলেছে, অনেকগুলো অন্যায়। এক নম্বর অন্যায় হল বাবার সঙ্গে ধোকাবাজি করল, এটা উকুকুল ওয়ালিদাইন, গুনাহে কাবীরা, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে বেয়াদবি করা, এটা একটা গুনাহে কাবীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইজতানিবু আসবাল মুবিকাত, তোমরা সাতটা গুনাহের থেকে বাঁচো, যে সাতটা গুনাহ এক একটা গুণা জাহান্নামে নেওয়ার জন্য, ধ্বংস করার জন্য যথেষ্ট। তার মধ্যে একটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, নাফরমানি করা, এখানে সেটা পাওয়া গেল। দুই নম্বর পাওয়া গেল মিথ্যা কথা। তারা বলল আপনি ইউসুফকে আমাদের সঙ্গে পাঠান, আমরা তার হেফাজত করব, সে খেলাধুলা করবে, ফল খাবে, বাগানে যাবে। অথচ এরা মুনাফিকদের লক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকদের লক্ষণ হল তিনটা। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন তার কাছে কোনো, যখন সে ওয়াদা করে খেলাফ করে। ওয়া ইযা তুমিলা খানা, আর যদি তার কাছে কোনো আমানত রাখা হয় সে খেয়ানত করে। এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। বাকি এরকম মিথ্যা কথা বললেই আপনি তাকে মুনাফিক বলবেন না। এখানে বলা আছে ইযা হাদাসা কাযাবা, সে যখনই কথা বলে মিথ্যা বলে, তার মানে তার সত্য কথার চেয়ে মিথ্যা কথার পরিমাণটা বেশি, তাহলে বুঝতে হবে সে মুনাফিক। আর এক হাদিসে বলা আছে আর বাউন, চারটা বৈশিষ্ট্য এরকম, মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, চারটা দোষ যার মধ্যে পাওয়া যাবে, সে হল খালিস মুনাফিক। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইযা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে খেলাফ করে। ওয়াইযা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে। ওয়াইযা খাসামা ফাজারা, আর যখন কারো সঙ্গে ঝগড়া ফসাদ হয় তো গালি গালাজ করে। ঝগড়া হতে পারে, কিন্তু ঝগড়া হলে পরে গালি গালাজ করা, এটা মুনাফিকদের লক্ষণ। এখানে তারা এই মিথ্যা কথাও বলল, এমনি ভাবে আরো অন্যায় করলো, ছোটদের প্রতি দয়া করা। হাদিসে বলা আছে লাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের, ওই ব্যক্তি আমাদের মধ্য থেকে নয়, যে ব্যক্তি বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের প্রতি সম্মান করে না, সে ব্যক্তি আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখানে সে অন্যায়টাও করল, অনেকগুলো অন্যায় তারা করল। বোঝা গেল যারা দুনিয়াতে কোনো অন্যায় করে, একটা অন্যায়কে ঢাকার জন্য আরো দশটা অন্যায় তার করতে হয়। একটা মিথ্যা থেকে বাঁচার জন্য যদি কেউ সত্য কথা না বলে মিথ্যা বলে, ওই একটা মিথ্যাকে রক্ষা করতে হলে আরো অনেকগুলো মিথ্যা বলতে হবে। আয়াত থেকে তা বোঝা গেল। এই জন্য তাফসীরে লেখে যে একজন মুমিনের কাজ হচ্ছে, অন্যায় হতেই পারে, অন্যায় হলে সেখানে মিথ্যা না বলে সত্য কথা বলা, সত্য কথা বললে আসছে সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো প্রথম দিকে মুমিনদেরকে শিক্ষা দিয়েছিলেন, তার মধ্যে সবচেয়ে বড় কাজগুলো ছিল এরকম, সত্য কথা বলা, মিথ্যা না বলা, আমানতের খেয়ানত না করা। এরকম ভাবে গীবত, শিকায়ত, হাসাদ ইত্যাদি না করা, এগুলো মুমিনদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই বিষয়গুলো থেকে সাবধান করার জন্যও এই ঘটনাকে উল্লেখ করেছেন। এরপরের যে বিষয়টা, তা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করলেন, এটা আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয়। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন এই বিপদের খবর আসলো, তখন তিনি হাই হুতোস করলেন না, চিৎকার করলেন না, জামা ফাড়েন নাই, গাল চাপড়ান নাই। হাদিসে বলা আছে লাইসা মিন্না মান দরাবাল হুদুদ ও শাক্কাল জিউব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, ওই ব্যক্তি মুসলমানদের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি বিপদে পড়লে পরে, কোন মুসিবতে পড়লে পরে গাল চাপড়ায়, জামা ফাড়ে, এরকম ভাবে বুক চিরে। আমরা দেখি যখনই মহররম মাস আসে, একদল মুসলমান নামধারী কুফার শিয়ারা বুক চাপড়াতে থাকে, হায় হাসান, হায় হোসাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম এমনটা করেন নাই। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে যেহেতু তারা নবীর মৃত্যু কখনো দেখেন নাই, দুই রকম প্রতিক্রিয়া হল। একদল চিন্তা করলেন যে আল্লাহ রসুল তো অন্যান্য রসুলদের মতই, তারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ রসুলও চলে গেলেন। আর একদল লোকেরা সহজভাবে নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, হাই হুতোষ করতে লাগলেন। ওমর বিন খাত্তাবের মতো লৌহ মানব, তিনিও তরবারি হাতে নিলেন এবং এই বলে তিনি ঘোষণা করলেন, যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরে গেছেন, আমি তার গর্দানটা উড়িয়ে দিব। যে কারণে সাধারণ মুসলিমরা, সাধারণ সাহাবায়ে কেরামরা বিষয়টা ভালোভাবে অবহিত ছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আল্লাহর রসুল ওই দিন সকালে একটু সুস্থ ছিলেন, তিনি তার বাগান ছিল একটু দূরে, সেখানে গিয়েছিলেন। ওখান থেকে খবর পেয়ে চলে আসলেন সোজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘরে ইন্তেকাল হলো সেই ঘরে ঢুকলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরা, যেখানে বর্তমান আল্লাহর রাসূলের কবর, এখানে গিয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে ঢাকা। চাদর খুললেন, তিনি বললেন, তিবতা হাইয়্যান আম মাইয়্যাতান, আপনি জীবিত এবং মৃত্যু সর্বাবস্থায় পবিত্র, এই বলে চুমু খেলেন। এরপরে আবার চাদর থেকে জনসমক্ষে চলে আসলেন। এবারে যে ভাষণ দিচ্ছেন, আল্লাহ মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু মাত আন্নাহু কদ মাতা, জেনে রাখো যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসলাম গ্রহণ করেছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তারা জেনে রাখো, ফাইন্না ইলাহাকুম কদ মাতা, তাদের আল্লাহ মরে গেছে। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, পক্ষান্তরে যারা আল্লাহর ইবাদত করতে, যারা আল্লাহকে ইবাদত করতে, আল্লাহর ইবাদত কর্তা, তারা জেনে রাখো, ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলার মৃত্যু হয় না। এরপরে তিনি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত মূলত নাযিল হয়েছিল হুনাইনের যুদ্ধে, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, গর্তের ভিতরে পড়ে গিয়েছিলেন, এবং শয়তান এই খবর ছড়িয়ে দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। যে কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে একদল চিন্তা করলেন যে আল্লাহর রসুল যখন মরে গেছেন, তাহলে আর যুদ্ধ করে লাভ কি, তারা ময়দান থেকে চলে গেলেন। আর একদল চিন্তা করলেন, রসুল যখন জীবিত নেই, তার বেঁচে থেকে লাভ কি, মরণ পণ যুদ্ধ করতে লাগলেন। সেই মুহূর্তে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছিলেন, তাআলা ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা আমার কাছে চলে আসো, আমাকে কেন্দ্র করে তোমরা যুদ্ধ করো। এখানে প্রমাণিত হয় যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় সাহসী ছিলেন, কত বড় যুদ্ধের কমান্ডার ছিলেন। তিনি যুদ্ধের ময়দান থেকে পালান নাই, একাই সামনে পালেন, বললেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। এরপরে ওই সময় আয়াত নাযিল হয়ে যায়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুলই, তার আগের যত রসুল নবী রসুল ছিলেন তারাও দুনিয়া থেকে চলে গেছেন। আফাইন মাতা আও কুতিলা, যদি তিনি যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করেন, আও কুতিলা অথবা নিহত হয়ে যান, তিনি যদি মারা যান অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার সেই পশ্চাতে ফিরে যাবে। এই আয়াত নাযিল হয়েছিল হুনাইনের যুদ্ধে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত সাহাবীদেরকে শুনালেন। সাহাবায়ে কেরাম তখন নিশ্চিত হলেন যে আল্লাহর রসুল এখন আর দুনিয়াতে নেই। ওমর ইবনে খাত্তাব পর্যন্ত তার বাড়ি ফেলে মাথা ঝুঁকিয়ে ফেললেন। হযরত আয়েশা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতাও আছে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাও আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, যে আমার উপরে আজকে এমন মুসিবত চেপেছে, যদি এটা দিনের উপরে হতো, সূর্যের উপর সূর্য অন্ধকার হয়ে যেত। বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এটা উম্মতের জন্য একটা বড় মুসিবত, যে কারণে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকে তারা চুপ হয়ে গেলেন। কিন্তু এখানে এরকম নাই, কোন সাহাবী হাই হুতোশ করেছেন, বুক চাপড়িয়েছেন, অথবা ওয়া রাসূলা হাই হাসান হাই হুসেনের মতো এরকম চিৎকার মেরেছেন, এগুলো করেন নাই। মুমিনদের সম্পর্কে এখানে বড় শিক্ষণীয় বিষয়, সেটাই আমি আলোচনা করছিলাম। ইয়াকুব আলাইহিসসালামের কাছে যখন বিষয়টা চলে আসলো, তাকে যখন বলা হলো যে আমরা তাকে নিয়ে খেলাধুলা করতে গিয়েছিলাম, আমরা দৌড়ের প্রতিযোগিতায় লেগেছিলাম, আমরা যখন দৌড়ে অন্যত্র চলে গেলাম, ইউসুফকে বাঘে খেয়ে ফেলল। ইয়াকুব আলাইহিসসালাম তখন বললেন, বাল সাবাদাত লাকুম আনফুসুকুম আমরান, তোমাদের মন তোমাদেরকে একটা কাজ, একটা বড় কাজ করার জন্য সাজিয়ে গুছিয়ে কৌশল শিখিয়ে দিয়েছে। মানে তোমরা এটা বানিয়ে বানিয়ে মিথ্যা বলছো। ফা সাবরুন জামিলুন, আমার কাজ হচ্ছে সবরের জামিল, সবর করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لامر المؤمن ان امره كله خير له وليس ذلك لاحد الا للمؤمن ان اصابته سراء شكر فكان خيرا له وان اصابته ضراء صبر فكان خيرا له رواه مسلم। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আযাবান লি আমরিল মুমিন, মুমিনের অবস্থাটা খুবই আশ্চর্যজনক, মুমিনদের অবস্থা খুবই আশ্চর্যজনক। ওয়া ইন আসাবাতহু ইন আমরাহু কুল্লাহু খায়রুন, তার সব অবস্থাটাই তার কাছে ভালো। وَلَيْسَ ذَلِكَ لِأَحَدٍ إِلَّا لِمُؤْمِنٍ, এইটা মুমিন ছাড়া অন্য কারো বেলায় প্রযোজ্য না, অন্য কারো বেলায় এটা দেখা যায় না। কিভাবে? إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ, যখন মুমিনদের কোন সুখের মুহূর্ত আসে, আনন্দের মুহূর্ত আসে, তখন সে মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে। فَكَانَ خَيْرًا لَّهُ, এটা তার জন্য ভালো হলো। ওয়াইন আসাবাতহু দাররাউ, আর যদি কোন মুসিবত আসে, কোন বিপদ আসে, তো সে সবর করে, সবরা মনে করে সে আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে, আমার এটা নিয়ে কোন জাজা ফাজা করে, কোন হাই হুতোষ করে লাভ নেই, তিনি সবর করেন। ফাকানা খায়রাল্লাহু, এটাও তার জন্য মঙ্গল হয়। মুমিনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রশংসা করলেন। আরো এক হাদিসে বলা আছে, المؤمن القوي خير لا خير وحب الى الله من المؤمن الضعيف, একজন শক্তিশালী মুমিন ভালো এবং আল্লাহর কাছে প্রিয় একজন দুর্বল মুমিনের চেয়ে। দুর্বল মুমিন যখন কোন বিপদ আসে তখন হাই উতস করে, আর শক্তিশালী মুমিন যে সে আল্লাহর কাছে সবর করে। এজন্য আজকের এই আলোচনার থেকে যে বিষয়টা আমি গুরুত্ব দিতে চাচ্ছি তা হচ্ছে, বিপদ আপদ সকলেরই আসে, কিন্তু বিপদ আসলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, আল্লাহ তারা কেন এই কাজটা আমাকে দিলেন, আল্লাহ তারা কি আমাকেই দেখলেন আর কাউকে দেখলেন না, এরকম ভাবে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, আমি এত নামাজ রোজা করি আমার এই ক্ষতিটা হলো আর বিনামাজির ক্ষতি হয় না, এরকম ভাবে নানান অভিযোগ আমরা আল্লাহর বিরুদ্ধে তুলে দেই, এরকম অভিযোগ করে লাভ তো কিছুই নেই, ঈমানটা চলে যায়। এই জন্যই ইয়াকুব আলাইহিসসালামের এই কথার থেকে আজকে যে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, সবরুন জামিলুন, উত্তম সবর। আর উত্তম সবর সম্পর্কে তাফসীর লিখেছে, এমন ধৈর্য ধারণ করা, এমন সবর করা যে সবরের সঙ্গে কোন রকম অভিযোগ নেই, শিকায়ত নেই, কোন হাই হুতোষ নেই, এরকম ভাবে চিৎকার নেই, এই জাতীয় সবর করার প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেছেন। যে মুমিনদের বড় অবস্থা খুবই প্রশংসনীয়, যখন তার মুসিবত আসে তখন সে সবর করে, আর সুখের মুহূর্তে সে শুকরিয়া আদায় করে। ওয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। এই সম্পর্কে আরো একটা হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলা কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম, হয়তো ঘোড়ায় বসেছিলেন বা উটে বসেছিলেন অথবা এমনি চলার পথে আল্লাহর রাসূলের পিছনে ছিলাম। ফাকালা ইয়া গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, ইবনে আব্বাস বলেন আমাকে উদ্দেশ্য করে বলেন, হে বালক, ইহফাযিল্লাহ ইহফাযুকা, তুমি আল্লাহর হকের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাযিল্লাহ তাজিদুহু তুজাহাক, তুমি আল্লাহর হকগুলোর হেফাজত করো, তুমি আল্লাহকে তোমার সামনে দেখতে পাবে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, আর যখন তুমি কারো কাছে কিছু চাইতে হয় তো আল্লাহর কাছে চাও। আর যখন তুমি সাহায্য কামনা করবে আল্লাহর কাছে সাহায্য চাবে, কোনো বাজারে না, কোনো খাজা বাবার কাছেও না, কোনো পীর বাবার কাছেও না, সাহায্য করা মালিক কে? ওলামায়ে কেরাম দোয়া করতে দোয়া চাওয়া যায়, আপনি দোয়া চাবেন, মাজার জিয়ারত করা যায়, এরকম মাজার ওয়ালার জন্য দোয়া করতে পারেন যদি মুমিন হয়, এরকম ভাবে মুমিনদের কাছে দোয়া চাওয়া যায়। কিন্তু তার কাছে চাওয়া যে আপনি এই কাজটা আমাকে করুন, মানে আমাকে সন্তান দিন, যেগুলো আল্লাহর কাজ। হ্যাঁ, আবার টাকা পয়সা চাওয়া যায়, একজন আমার 10 টাকা দেন, আমি একটা ধার দিতে না যায় না। এই চাওয়া বলতে ওই সমস্ত চাওয়া যেগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ক্ষমতা রাখেন, সেই জিনিসগুলো কোনো মানুষের কাছে চাওয়া এটা শিরিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহি, তুমি যখন কোন সাহায্য চাবে তো আল্লাহর কাছে সাহায্য চাবে। ওয়ালাম, এবং জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র হয়, আলা আইয়ান ফাউকা বিশাইইন, কোন বিষয়ে তোমার উপকার করার জন্য, কোন বিষয়ে তোমার উপকার করার জন্য দুনিয়ার সমস্ত মানুষ একত্র হলো, لم ينفعوك الا بشيء قد كتبه الله لك, জেনে রাখো সব মানুষ মিলে তোমার কতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য আগে থেকে লিখে রেখেছেন, আল্লাহ তাআলা যতটুকু লিপিবদ্ধ করেছেন ওর বেশি তোমার কোনো উপকার কেউ করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুরুক বিশাইইন লাম ইয়াদুরুক ইল্লা বিশাইইন কদ কাতাবাহু আল্লাহু আলাইকা, দুনিয়ার সব মানুষ মিলে তোমার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পূর্বের থেকে লিখে রেখেছে। কাজেই বোঝা গেল, মানুষে আল্লাহর প্রতি যদি ঈমান থাকে মানুষে কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকারও করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যা লিখেছেন তার বেশি কিছুই করার ক্ষমতা নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুফিআতিল আকলামু ওয়াজাফাতিস সুহুফু, কলম তুলে রাখা হয়েছে এবং সহিফা যার ভিতরে তোমার সবকিছু লেখা আছে এটা শুকিয়ে গেছে, তার মানে নতুন করে আর কিছু লেখা হচ্ছে না। এজন্য আজকে আমরা এটার উপরে গুরুত্ব দিব, যে কোনো সময় বিপদ আপদ আসতে পারে, কোরআনে বলা আছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুমিনদের উপরে যখন কোনো মুসিবত আসে তখন তারা চিৎকার করে না, আয় উদ্দেশ করে না, কালু তারা বলে, ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহরই বান্দা, আল্লাহর জন্যই আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, কাজেই আল্লাহর পক্ষ থেকে যা হয় তা আমাকে মানতেই হবে। এক লোকের তার প্রিয় সন্তান মারা গেল, মারা যাওয়ার পরে সে কবর দিয়ে কবরের উপরে একটা বাসা তৈরি করে সেখানে 3 দিন পর্যন্ত কান্নলো, কয়দিন কান্নাকাটি হবে আর, কান্নাকাটি করে তারপরে যখন সে চলে যাচ্ছে তখন একজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলেন, আর একজনকে, এই লোকটা যে জিনিস হারিয়েছিল তা কি ফেরত পেয়েছে? আর একজন উত্তর দিল, না, ফেরত তো পায় নাই, বরং সে বঞ্চিত হয়েছে। কিসের থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সবর করলে সে যে সওয়াব পেত এই সবরের থেকে সে বঞ্চিত হয়েছে। একজন লোক যখন তার শিশু মারা যায়, বাচ্চা মারা যায়, হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আমার বান্দাকে কেমন পেয়েছো। ফেরেশতারা বলেন সে সবর করেছে এবং সে তোমার হামদ করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সাক্ষী থাকো আমি ওই বান্দার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম। কাজে সবরে এটা পাওয়া যায়। অপরদিকে যদি কেউ হাই হতোষ করে সে ওটা তো ফেরত পাই না, বরং আরো সে ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এমন কোন মুসিবত নেই যে মুসিবত মানুষের, এমন কোন ব্যক্তি নেই যার উপর কোন মুসিবত না আসে। মুসিবত আসলে আমাদের কি করতে হবে, ইউসুফ আলাইহিসসালামের এই সূরার থেকে ঘটনার থেকে আমরা সেটা আজকে পেয়ে গেলাম যে ইউসুফ আলাইহিসসালামের মতো একজন বাচ্চা যখন তার আব্বার থেকে নেওয়া হলো এবং তাকে বলা হলো তাকে বাঘে নিয়ে গেছে এবং তার রক্ত মাখা জামা কাপড় উপস্থিত করা হলো, তখন তিনি হাই উতোষ না করে, চিৎকার না করে, আল্লাহর বিরুদ্ধে কোন অভিযোগ না করে তিনি সুন্দরভাবে বললেন ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমার কাজ হলো সবরের জামিল এখতিয়ার করা, উত্তম সবর করা। আল্লাহ তাআলা যে ব্যাপারে তোমরা বলছো সেবার সাহায্য করবেন। এক্ষেত্রে আরো একটা জিনিস বোঝা গেল যে নবীরা গায়েব জানেন না, এটা আমি আগে আলোচনা করেছি। গায়েবের খবর রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গায়েব জানেন না বলতে বলা হচ্ছে আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়েব, আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়েব, নিজের থেকে নিজে শুনে বুঝে আল্লাহ তাআলা বুঝেন। আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, সব বর্তমান। অতীত আল্লাহ তাআলা দেখেন, ভবিষ্যৎ আল্লাহ তাআলা দেখেন। আমরা অতীতের যেগুলো সেগুলো ভুলে যাই, ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ, বর্তমানে কিছু আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কয়টা, একটা, কি অতীত নাই ভবিষ্যৎ নাই সব বর্তমান। একটা ভিডিও যদি আপনি দেখেন অতীতের ইতিহাসগুলোকে ধরে রাখেন তখন আপনি অতীতকে দেখতে পান। আপনার বিয়ে কেমনে হলো কেমনে সব ভিডিও করে রাখলো, এরপরে বুড়ো হওয়ার পরও দেখে যে ওই যে আমার বিয়ে হচ্ছে। এটা যেমন আপনি ভিডিও করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীত যেরকম সবকিছু বর্তমান, এটা আল্লাহর কাছে কাল কয়টা, একটা। আল্লাহ তাআলা সব দেখেন শুনেন জানেন, অন্য কোন মাখলুক এই অর্থে আলিমুল গায়েব নয়। আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়েব মানে গায়েব অদৃশ্যের খবর রাখেন, নিজের থেকে নিজে জানেন, কোন ভায়া দরকার নেই, মাধ্যম দরকার নেই, এই অর্থে আলিমুল গায়েব একমাত্র কে, নবী রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানান অতটুকুই জানেন, এর বেশি জানার কোন ইচ্ছা তাদের নাই। আমাদের অনেকে এবারে খুব বাড়াবাড়ি করে, সহি আকিদা আমাদের জানা দরকার। আমাদের দেশে আকশেকে রাসুল অমুক তমুক বিভিন্ন রকমের সম্মেলন সব জায়গায় গেলে দেখবেন তাদের অবস্থাটা কি। অলিরা গায়েব জানে, সব দেখে, চোখ বন্ধ করলে আরশ কুরসি লৌহ কলম সব তাদের সামনে থাকে। তাজকিরাতুল আউলিয়া পড়লে দেখবেন কত কাহিনী, হাসান বসরি এবং রাবেয়া বসরি পলাপলি খেলাচ্ছিল, তো এরপরে দেখে হাসান রাবেয়া বসরি কি আরশের তলে পালিয়ে গেছে। হাসান বসরি চোখ বন্ধ করে তালাশ করা শুরু করলো, একেবারে সাত আসমান সাত জমি সাত সমুদ্র একেবারে সবকিছু তালাশ করে কোথাও পাওয়া যাচ্ছে না। পরে যখন আবার দেখা হলো বললো তোমাকে আমি তালাশ করে কোথাও পাই নাই, কোথায় ছিলে? তো রাবেয়া বসরি বললেন আমাকে তুমি পাইলে কি করে, আমি আল্লাহর আরশের তলে গিয়ে পালাইছিলাম। এই কিসসা কাহিনী আছে। এরকম ভাবে একজন মুরিদ, পীর সাহেবরা মুরিদের অন্তরের খবর জানেন, কিতাবে লেখা আছে সুফিদের কিতাবে, আশাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছেন মুরিদের অন্তরের গোয়েন্দা, সিআইডি। মুরিদের অন্তরে পীর সাহেব ঢুকে বের হয়, ঢুকে বের হয়, ইয়াখরুজু ওয়া ইয়াদখুলু, ইয়াখরুজু ওয়া ইয়াদখুলু, ঢুকে বের হয়, ঢুকে বের হয়, ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, মুরিদ টের পায় না, সব দেখে, আরশ কুরসি লৌহ কলম সব দেখে। এরকম নবীরা গায়েব জানেন, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা বসে সব দেখতে পাচ্ছেন। এজন্য মিলাদিরা দেখবেন মিলাদে দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা, হে নবী আপনার প্রতি সালাম, এরকম পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা ফি আনবিয়াইহিম, ও আমার উম্মতেরা তোমরা আমার ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করো না যেমন বাড়াবাড়ি করেছিল ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদেরকে নিয়ে। খ্রিস্টানরা ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে ফেলল, ইহুদিরা উবাইকে আল্লাহর পুত্র বলত, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হচ্ছি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর কি? আল্লাহর বান্দা, তিনি আল্লাহ নন। কিন্তু এরা আল্লাহর আসন নিয়ে বসাচ্ছে, হে নবী মদিনায় বসে তুমি দেখো সবই। কোন নবী কোন রসুল কোন ওলি গায়েব জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু জানান তিনি অতটুকু জানেন, এই বিশ্বাস রাখতে হবে। ইয়াকুব আলাইহিসসালাম ঘটনা আপনারা দেখলেন, এখানে তাকে বলা হলো ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, তিনি বলেন আল্লাহুল মুস্তান ওয়া আলা মা তাসিফুন। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আমরা জানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বুড়ি ইহুদি গোস্তের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, আক্রান্ত হলেন, শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, এটাকে আল্লাহ রাসূল ফেলে দিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যথা অনুভব করতেন। আল্লাহ নবীর স্ত্রী আয়েশার উপরে মুনাফিকরা তোহমত লাগিয়েছিল, দীর্ঘ এক মাস পর্যন্ত আল্লাহ নবী আয়েশার সঙ্গে কথা বলেন নাই। এরপরে যখন ওহী নাযিল হলো, তারপরে এইদের শাস্তি নাযিল হলো, 80 দররা করে মারলেন। এরপরে আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নির্দোষ জানিয়ে দিলেন। এরকম ভাবে হাজার ওয়াকিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতেও পাওয়া যায়। কাজেই এটা আকীদার বিষয়, আমরা যতটুকু বলবো করবো, আমল যদি কম হয়, যদি শিরিক মুক্ত আইনের বেজার হয়, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। আজকের এই সবক থেকে আমি দুইটা জিনিস গুরুত্ব, একটা হচ্ছে এই বিপদে আপদে আমরা সবর করবো, ধৈর্য ধারণ করবো, আল্লাহর উপরে ভরসা রাখবো, এটা অনেকগুলো হাদিস থেকে আমি আলোচনা করেছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে দেখা গেল ইউসুফ আলাইহিসসালামের আব্বা ইয়াকুব আলাইহিসসালাম তিনিও গায়েব জানেন না, বা কোন নবী রাসূল গায়েব জানেন না, আল্লাহর পক্ষ থেকে যখন যতটুকু জানানো হয় অতটুকুই তারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।